আমি তো আমার গ্রামে বসে আছি। বলে না না নামাজ পড়বে চলো, বলে ওতে আমি নেই। ঠিক আছে নানা রোজা রাখবে চলো, বলে ওতে আমি নেই। নানা জলসা হচ্ছে এক বস্তা ধান দেবে, বাজার খারাপ ধান দেবে। নানা নহজ রেডি চলতে হচ্ছে 200 টাকা দেবে, তুই বেশি বকি না, ওরা এসছে বলবি নানা শরীর খারাপ। নানা বিয়ে করবে, বলে দেখ দেখ একটা কথা বুঝতে পারছে না, আমার মুসলমান রাগ করে লাভ হবে না, কারণ আপনারা ভালোভাবেই আমাকে চেনে। নানাকে বললো নামাজ পড়বে চলো, বলে ওতে আমি নেই। রোজা রাখবে চলো, বলে ওতে আমি নেই। নানা হজ করে লাও, ওতে আমি নেই। জলসে এক বস্তা ধান দাও, ওতে আমি নেই। নানা ষোলো আছি আছি আছি, বুঝতে পারেন না কি ষোলো গো, দেখেন না এরকম দেখে, ষোলো আছি, 17 আছি, 18 আছি, 19 ডবল বলে না, ষোলোতেও নানা আছে, 17তেও নানা আছে, 18তেও আছে, হার মানছে না, বলে 19, তখন বলে ডবল আছিলে। আর বলে নানা জলসে পয়সা দেবে চলো, বলে ওতে আমি নেই। ওয়াজ শুনবে চলো, ওতে আমি নেই। নামাজ পড়বে চলো, ওতে আমি নেই। বুড়ো বয়সে যেখানে থাকার দরকার বলছে নেই, আর যেখানে থাকার প্রয়োজন নেই বলে আছি আছি আছি। কি আছে গো, আমার কথা আপনারা বুঝতে পারছেন কিছু? এই তাস খেলতে বসে খালি দেখবেন থেকে থেকে খালি বলবে আছি আছি। কি আছে, কি থাকে গো? যদি বলে নেই তাহলে আর খেলা হবে? আর খেলা হবে না, ওখানে আছি বলতেই হবে, খেলা এই পড়ে। তুমি বলছো আছো, যদি বলে নেই তাহলে বলে খেলতে হবে না, ঘর যাও। আজ বাদ কাল কবরে যখন টাটার রড সাপ্লাই হচ্ছে তখন তুমি কোথায় আছো একটু বলে দাও। তখন কোথায় এলিগেন্ট রড যে সাপ্লাই হচ্ছে? আমার মুসলমান, এ প্রোগ্রাম আমাদের মধ্যে হয় না, এ অনুষ্ঠান আমাদের মধ্যে চলে না, কিন্তু আমার রসুলের দুটো নাতি আপনার ঠিক করে যায়, আমার রসুলের সঙ্গে একটু আমরা কম্পিটিশন করব, এই বলে দুটো বাচ্চা ছেলে আমার রসুলের কাছে আগিয়ে যে নানা জানো আসসালামু আলাইকুম, আমাদের সালামটা গ্রহণ করুন, এই বলে আমার রসুলের দুটো নাতি আমার রসুলের দুই জানুর উপরে বসে। বসার পরে আমার রসুলকে বলে ও নানা যান, একবার একটু হেরে যান, হেরে যান। নানা একটু হেরে যান নানা, হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ নানা একটু হেরে যান। কেন গো? নানা আপনি হারলে আমরা খুব খুশি হব। ও শোনা খুশি হবে? বলে হ্যাঁ নানা। দুনিয়ার বাদশা ময়দানে জঙ্গে যিনি গর্দান কাটানো শিখিয়েছে, গর্দান ঝুকানো শিখাই না সে রাসূল, নাতিদের জন্য বলে এই আমার নাসাব, যাও যাও যাও, আমি মুহাম্মদ হেরে গেলাম, হেরে গেলাম, যাও আমি হেরে গেলাম, যাও হেরে গেলাম। নানা হাম লোক তো কায়র হ্যায় নাহি, আগে জিতনা হ্যায় তো লড়কে জিতেঙ্গে, ক্যুকি মাই শেরে খুদা কে ঔলাদ হুঁ, যদি জিততে হয় তো লড়ে জিতবো। না না শেরে খোদার বেটা অত সোজা নয়, পারবে তো চলে এস। আরে বাপ রে, বাচ্চা ছেলে শেরে খোদা আলী কারমাল আজহর আওলাদ চ্যালেঞ্জ দিয়ে দিল আমার রসুলকে, কেন বা দেবে না মুসলমান? আমার রসুল যখন দিন প্রচার করতে নেমেছিলেন, এটা ওই হাসান আর ওই হোসেন যাদের কপালকে দেখে আফতাব পাদরি ইসলামের কালেমা পড়েছিল, বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে চ্যালেঞ্জ ছুড়েছিল এক সময় না, বাড়িয়ে লাভ দেয় এটা, এইদিকে চল। কি বলছি বলে হ্যাঁ না না কম্পিটিশন হবে। আমার রসুল বলেন পারবি তো ছাড়বি কেন, হয়েই যাক। এই বলতে একটা বাচ্চা সঙ্গে সঙ্গে উঠে বলে নানা যান নানা যান, একটি প্রশ্নের উত্তর দিন, বলে বড় ভাইকে ইশারা করে বড়টা বলে না তুই বল, বলে না তুই বল না, তুই আরম্ভ কর না, তারপর দেখ না ভাই তুই বল। এই বলে দুটো বাচ্চার মধ্যে আলোচনা হয়ে যায়। একটা বাচ্চা উঠে দাঁড়িয়ে বলে নানা জান একটু বলুন দেখি আপনার আব্বা জানের নাম কি? সঙ্গে সঙ্গে এই কথাই বলতে আমার রসুল বলে কেন রে বাচ্চা, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তখন দ্বিতীয় বাচ্চাটি বলে ও নানা আপনার নানা আব্দুল্লাহকে কেউ চেনে না, আপনার নানা আপনার আব্বা আব্দুল্লাহ মুসলমান ছিল না, আপনার আব্বার কোনো শোহরাত নেই, আপনার আব্বাকে কেউ মানে না, আপনার আব্বার কোনো বুলান্দি নেই, আপনার আব্বা খাতুনে জান্নাতের স্বামী নয়, আর আমাদের আব্বাকে শেরে খোদা আল্লাহ আমাদের আব্বাকে দুশমনদের জন্য বাগের মতো করেছে। আমাদের আব্বা হলো খাতুনে জান্নাতের স্বামী, আমাদের আব্বা নবী মুহাম্মাদের উম্মত, আমাদের আব্বা আকিনী নবীর জামাতা। ও নানা জান, আমার আব্বাকে বিশ্বের মানুষ মানে, বাপের দিক থেকে আপনি আমাদের কাছে হেরে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হারলেন তো নানা? আমার রসুল বলে সত্যি তো, বলে সত্যি টত্যি জানিনি, হারলেন কিনা বলে। আমার রসুল বলেন হ্যাঁ আমি হেরে গেলাম। আবার চুপচাপ দুজনে বসে আছে, আমার রসুল বলে কিরে বাবু চুপ করে আছিস কেন, ফের কিছু ফোন দিয়ে হেঁটেছিস? বলে না না, মুখ খুললি তো হেরে যাবে। হ্যাঁ মুখ খুললি তো হেরে যাবেন। বলে বারবার হারাতে পারো না? বারবার কি আর হারাতে পারো? হয়েই যাক, করলে হয়ে যাক। আমার রসুলকে অপর একটি বাচ্চা বুক চাপড়ে, ছোট্ট ছোট্ট হাত বুকটা চাপড়ে দিয়ে আমার রসুলকে বলে, ও নারা জান একবার বলুন দেখি আপনার আম্মার নাম কি? ওই সময় এই বাচ্চা দুটোর কথা শুনে আমার রসুল বলে আমার আম্মার নাম হলো আমিনা। আরো একটি বাচ্চা বলে, ও নানা জান আপনার মা আমিনাকে কেউ জানে না, আপনার মা আমিনা মুসলমান ছিল না, আপনার মা আমিনাকে কেউ মানে না, আপনার মা আমিনার কোনো শোহরত নেই, আর আপনি তো আমাদের মায়ের কথা বলেছেন, আন্নাল ফাতিমা তু সাইয়্যিদাতিন নিসাওয়াতে মিন আহলিল জান্নাতে, আমাদের মা হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে, আমাদের মা হলো খাতুনে জান্নাতের মেয়ে, আমাদের আমার মা হলো খাতুনে জান্নাত, আমাদের মা নবী মুহাম্মাদের বেটি, আমাদের মা শেরে খোদার স্ত্রী, আমাদের মা শহীদের মা। ও নানা জান আপনার মা যে জান্নাতে যাবে, আমাদের মা ওই জান্নাতের মালকিন হবে। বলুন সুবহানাল্লাহ। সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। আপনার মা যে জান্নাতে যাবে, ওই জান্নাতের মালকিন হবে আমাদের মা। আমার রসুল বলছে এ বাবু আমি মুহাম্মাদের দুটোই কমি হলো আমার বাপ আর মা। এবার একবার হারাতো দেখি কেমন শিখেছিস। আমার রসুল একটু অ্যাকশন নিয়ে নিয়েছেন, এবারে বলে আমার দুটো কমজোরি আমার মা এবং বাপ, আর কোনো কমজোরি নেই। এবারে পারিস তো বাচ্চা আমাকে হারিয়ে দেখা? না না পাঙ্গা নেই লেনে, চ্যালেঞ্জ করবেন না, ওই চ্যালেঞ্জ করলে এমন হার হারাবার জীবনে লাগবেন না। বলিস কি রে? বলে হ্যাঁ লে কেমন হারাতে পারিস দেখি। না না একদম চ্যালেঞ্জ করবেন না, কঠিন হার হারবেন কিন্তু। বলে শোন রে শোন, হুমকি দিবি না, আমি মুহাম্মাদের বাপ মা ছাড়া কোনো কমজোরি নেই। হ্যাঁ আর হারাতে পারবে? পারবে? সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো উঠে বলে, ও নানা জান সবই ঠিক আছে মেনে নিলাম, আপনাকে আমরা আর হারাতে পারবো না। এই কথা বলছেন তো? বলে হ্যাঁ আর পারবি না। বলে চ্যালেঞ্জ? বলে চ্যালেঞ্জ হারিয়ে দে দেখি। বলে না না দেবো। বলে দে। সঙ্গে সঙ্গে একটি বাচ্চা উঠে বলে, ও নানা জান নানা জান একবার বলুন দেখি, চিৎকার করে আপনার নানা কে ছিল? বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর হারাতে পারবে গা? আর পারবে? বলে একবার বলুন দেখি আপনার নানা কে ছিল? সঙ্গে সঙ্গে আমার রসুল বলে, ওরে বাপরে কোথায় ঘা মেরেছে দেখ, কোথায় ধাক্কা দিয়েছে এবারে। আমার রসুল সঙ্গে সঙ্গে বলেন, আমার রসুলের নানার নাম কে জানেন বলুন? আমার রসুলের নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। কি? আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব আর জোহরি, জোহর চেনে এই জোহরি। আমার নানার নাম আম্মা জান আমিনার আব্বা আব্দুল ওয়াহাব জোহরি। তারিখুল খামিসে 17 পৃষ্ঠায় পেয়ে যাবেন। পৃষ্ঠা নাম্বার ভুল হলে আমাকে আর কোনোদিন দাওয়াত করবেন না। তারিখুল খামিসে 17 পৃষ্ঠায় পেয়ে যাবেন আমার রসুলের আব্বান, আমার রসুলের নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আমার রসুল সঙ্গে সঙ্গে বলেন, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। ওই সময় বাচ্চাগুলো একটু উঠে দাঁড়িয়ে আমার রসুলকে বলে, ও নানা জান একটু শুনুন শুনুন, আপনার নানা কি আসমানের চাঁদকে দু টুকরো করতে পারে? না পারে? আমার রসুলের চোখে পানি, রসুলের চোখে পানি, বাচ্চাদের মুখে নিজের গুণগান শুনছে। ও নানা আপনার নানা কি আসমানের চাঁদ দুটুকরো করতে পারে? না না না মোটেই পারে না। আপনার মা তিন আপনার নানা তিন দিনের বাচ্চাকে কথা বলাতে পারে? আপনার নানা আপনার নানা কি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে? আপনার নানা কোন শোরাত নেই, কেউ আপনার নানাকে চেনে না, তবে আমাদের নানা কে দেখুন। এই বলে দুটি বাচ্চা বুক চাপড়ায় আর বলে যে আখেরি জামানার নবী সেই হলো আমাদের নানা, যে আসমানের চাঁদকে আঙুল দিয়ে দুটুকরো করতে পারে সেই আমাদের নানা, যে তিন দিনের বাচ্চাকে কথা বলে সেই আমাদের নানা, যে ডুবা সূর্য পশ্চিম থেকে তুলে সেই আমাদের নানা, সাফিয়ে মাহশার যে সেই আমাদের নানা, সাকিয়ে কলসার যে সেই আমাদের নানা, তাজদারে মদিনা যে সেই আমাদের নানা, দুলহায়ে মদিনা যে সেই আমাদের নানা, আকায়ে নামদার যে সেই আমাদের নানা, মাদানী তাজদার যে সেই আমাদের নানা, গরিবদের গামখার যে সেই আমাদের নানা, মদিনার ঝুমার যে সেই আমাদের নানা। এই বলে দুটো বাচ্চা আমার রাসূলের গালে চুমা দিয়ে আমার রাসূলকে বলেন কুল নবীদের সরদার, এই মুহাম্মদ আমাদের নানা। সুবহানাল্লাহ, আমার রাসূল বাচ্চাদের মুখে নিজের এই গুণগান দেখে আমার রাসূল আনন্দে ঝরঝর করে কেঁদে ফেলেন আর বলেন আহারে আমার বাচ্চারা আমায় এত ভালোবাসে। এ কম্পিটিশন আমাদের মধ্যে হয়? আমাদের মধ্যে এই কম্পিটিশন হয় না। আমি ঘটনা শোনাতে আসছিনি, একটু খালি বুঝুন যে আমরা তো সেই মুসলিম ফ্যামিলি। সেই ঘরের ছেলে আল্লাহর কোরআন তাহলে আমাকে তেলাওয়াত করতে ইচ্ছা করছে, কোন কোরআন তেলাওয়াত করবো? কদ জায়াকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে ওয়া কিতাবুম মুবিন, আর এমন একটি কিতাব এসেছে যে কিতাবটা কোনো কিছু ছুপাই না, গোপন করে না, গুপ্ত করে না, উচ্চ করে না, চেপে রাখে না, ঢেকে রাখে না। ওটা অন্য কোনো কিতাব নয়, আপনার আমার ধর্মগ্রন্থ, ওটা হলো আল কোরআন। এটা কোন কোরআন মুসলমান? যে কোরআনকে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করেন নাই, যে কোরআনকে আজকে আরব সাগরের উপর নাজিল করেন নাই, দিনের আলোর উপরে নাজিল করেন নাই, আমার আল্লাহ ওই কোরআন রাসূলের উপর নাজিল করলেন। নাজিল করলেন তো করলেন, আমার আল্লাহ বলে আমি কোরআন পাঠিয়েছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। কোরআন নাজিল করলেন, কোন কিতাব? যালিকাল কিতাব লা রাইবা ফী, বিশ্বের বুকে বহু গ্রন্থ দেখেছেন, বিশ্বের বুকে বহু গ্রন্থ দেখেছেন, কিন্তু এটা এমন একটি গ্রন্থ নাজিল করলেন, এটা কোন কোরআন? স্বরূপনগর সেমিনারে দেখানো হয়েছিল, কয়েক আপনার দেড় থেকে দু মানুষ মাটির নিচে থেকে কয়েকশো বছর আগে, কয়েকশো বছরের পুরনো আল্লাহর কোরআন একটা বার হয়ে আছে, আমি সচক্ষে দেখেছি, ফটো রাখা আছে মুসলমান ওই কোরআনটা, দেড় মানুষ মাটির নিচে থেকে কয়েকশো বছর পরে পাওয়া যায়, সবকিছু নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনটা মাটির নিচে থেকে জিন্দাবার হয়ে যায়। এটা কোন কোরআন মুসলমান? সৌদি আরবের জমিনে 1981 1981 সাল আলবাবাদির কলোনির সামনে নাইজেরিয়ান বিমান দুর্ঘটনা ঘটে, মিস্টার ইসমাইল বাগ ইনভেস্টিগেটর তিনি বলেন আমি ওই জায়গায় যেয়ে দেখি ওই জাহাজের মধ্যে কোনো কিছুই নাই, ব্ল্যাক বক্স নাই, ওর মধ্যে ককপিট নাই, পাইলট নাই, কেউ নাই, 265 জন হাজি সাহেব ছিল তাদের লাশের চিহ্ন নাই, প্লেনের স্টিলের বডিটা মোমের মতো গলে গলে পড়ে গেছে। কিন্তু ইসমাইল বাগ বলে আমি সেখানে যেয়ে দেখলাম যেখানে প্লেনের স্টিলের বডিটা মোমের মতো গলে গেছে তার মধ্যে আল্লাহর কোরআন একটি জিন্দা অবস্থায় খোলা রয়ে গেছে। কোন কিতাব বুঝতে পারছেন? বিশ্বের বুকে অনেক বড় বড় ধর্মগ্রন্থ এসেছে, টোনটা একটু দাও, হালকা বেসটা কমিয়ে দাও, সাউন্ড বাড়াবে না। বিশ্বের বুকে অনেক বড় বড় গ্রন্থ এসেছে, কিন্তু কোন গ্রন্থে কথা দেখাতে পারবেন না। আজকে অনেক বড় বড় গ্রন্থকার বই লিখেছে, স্যার উইলিয়াম মোর থেকে নিয়ে লা মার্টিন, মরিস বকাইলি, ফিলিপ কে হিটটি, ডেভেনপোর্ট, ওয়াশিংটন আরভিং, যত বড় বড় লেখক আছে, মাইকেল এইচআর থেকে আরম্ভ করে নিয়ে মরিস বকাইলি থেকে আরম্ভ করে, এনারা সব বই লিখেছে। আর বইয়ের মধ্যে লিখছেন কিনা, লেখনির মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। বুঝতে পারছেন আমার কথা? বই লিখেছে এবং তার মধ্যে লিখছে লেখনির মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আপনাদের বিয়েতে আমায় দাওয়াত টাওয়াত করেন মাশাআল্লাহ, আবার বিয়ে লাগলে দাওয়াত করবেন তো? কেন করবেন না? আমাদের দেশের মাল ঝাড়াঝাড়ি উঠে গেছে, সব চুপি চুপি হয়, বাইরে দেখে হয়। আমাদের দেশে মাল ঝাড়ার কেস এখন চুপি চুপি বাহ্যিক হয় না, দাওয়াত করতে দোষ কি আছে? আরে বিয়ে নাই নাই খাবো, দিনদার্য খেয়ে যাবো। তো বিয়ে লাগলে এই দাওয়াত করতে হয়, হয় না? ওতে বিয়ের চিঠি ছাপতে হয়, ওই বিয়ের চিঠির মধ্যে কি লেখা থাকে, পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার বড় ছেলের সাথে অমুক গ্রামের অমুকের মেয়ের বিয়ের দিন স্থির হয়েছে, এত উপলক্ষে অত তারিখে আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা সবান্ধবে আপনার মায় ফারজান্দান আমার বাড়িতে খাওয়া দাওয়া করে নবদম্পতিকে দোয়া খায়ের করিবেন, লেখা থাকে না? আমার প্রশ্ন ওই জায়গায়, এই চারটে লাইন লেখার পরে পাঁচ নাম্বার লাইনটা কি লেখা থাকে গো? যুক্তিতে আসুন। পত্র দ্বারা নিমন্ত্রণে ভুল ত্রুটি মার্জনীয়, এটাই লেখা। পত্র দ্বারা নিমন্ত্রণে ভুল ত্রুটি মার্জনীয়। কেন আপনার বিশ্বাস হয় না যে মাত্র চারটে লাইন লিখেছি, ওর মধ্যে আর কোথা থেকে ভুল হবে? বাবা যদি ভুল হয়ে যায় তো নতুন বেই রাগ করতে পারে। আমার আল্লাহর কোরআন কি আপনার ছেলের বিয়ের চিঠির মতো চারটি লাইনের? হ্যাঁ হুদিন, চারটি পাতার, চারটি পৃষ্ঠার, চারটে সাকিনের, চারটে জজমের, চারটে তাসদিদের? না না মুসলমান, ওই কোরআনের মধ্যে অজস্র জের জবর সাকিন তাসদিদ পেয়েছে, তথাপি আমার আল্লাহ সর্বপ্রথমে বজ্র কণ্ঠে বলে দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইব ফী, এই সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলি আমার কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলুন আপনি মানেন? বিশ্বের সমস্ত মানুষ মেনে নিয়েছে যে কোরআনে সত্যি কোনো ভুল নেই। মিস্টার স্যার উইলিয়াম মুর, তিনি একজন খ্রিস্টানের ছেলে, তিনি লিখছেন দেয়ার ইজ প্রবাবলি ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ প্রবাবলি ইন দ্য ওয়ার্ল্ড নো আর্থার ওয়ার্ক উইথ আস রিমাইন্ডার 13th সেঞ্চুরি উইথ আস পোর টেক্সট, ইনি একজন খ্রিস্টানের ছেলে ছিলেন, কি লিখছেন? এই সেই গ্রন্থ যার মধ্যে আমি বিশ্বের বহু বই দেখেছি, সবের মধ্যে সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, সংশোধন হয়েছে, পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে, কলম চালান হয়েছে, কিন্তু বিশ্বের একমাত্র গ্রন্থ যার নাম আল কোরআন, মুসলমানদের ধর্মগ্রন্থ, যে কোরআনের মধ্যে দীর্ঘ 1300 বছরের মধ্যে কোন রকম সংযোজন হয় নাই, বিয়োজন হয় নাই, সংশোধন হয় নাই, কলম চালানো যায় নাই, কলম চালানো যাচ্ছে না, মুসলমানদের কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা কলম চালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সার কথাই যালিকাল কিতাবু লা রাইব ফী, এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, তাই তো? এই গ্রন্থের মাত্র আমি চারটি আয়াত তেলাওয়াত করি, আপনাদের সামনে থেকে বিদায় নেব। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় 11:30 হতে চললো নাকি গো? কারণ আমায় যেতে হবে সে উলুবেড়িয়া রাজখোলা, যার জন্য আমি ভেতরে বেড়ে খুব কম মারি, 15 মিনিট ধরে দরুদ শরীফ পড়ব, আধ ঘন্টা ধরে দোয়া করব, 15 মিনিট ধরে কলমা পড়ব, ফের ওয়াজ করব কখন? যার জন্য আব্বাজান বলেন, বাবু ওয়াজ নসিহত যখন করতে বসবে তখন টাইম পাস করার উদ্দেশ্যে দরুদ শরীফ কলমা শরীফ দোয়া করলে কিচ্ছু হবে না, বেকার হয়ে যাবে সব। একবার করে পড়বে, অন্তর দিয়ে একবার পড়লি আল্লাহ হাজার বারে সওয়াব দেবে, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমি আদার্স টাইম পাস করি না, ওই স্টার্ট করে দিই, নন স্টপ শেষ করি একদম, তাই দেখুন না টাইম টানাটানি হয়ে যায়। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই কোরআনের প্রথম আয়াত চারটি বলবো, প্রথমটা টুক করে বলে ফেলি, বেশি টাইম নেবো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কিনা, কোরআনের মধ্যে বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কারে ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, দ্য ক্রিয়েট অফ হযরত মুহাম্মদ ইজ ফ্রি ফ্রম দ্য সাসপিশনস অফ অ্যাম্বিগুইটি এন্ড দ্য কোরআন ইজ দ্য গ্লোরিয়াস টেস্টিমনি টু দ্য ইউনিটি অফ আল্লাহ। বলবেন এটা কি নতুন কথা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি জমা হওয়া খড়কড়ে শুকনো মাটি দ্বারা, ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, শুধু মানুষ নয় আরো একটি জাতিকে সৃষ্টি করেছি যাদেরকে জিন জাতি বলে, আমি আল্লাহ এই জিনেদেরকে ফুলকিদারি তেজালো আগুন দ্বারা সৃষ্টি করলাম। তাহলে মাটির তৈরি কি? জোরে বলুন। আর মাটির তৈরি আর আগুনের তৈরি, এটা কারো অজানা ছিল? সত্যি করে বলুন, মাটির তৈরি মানুষ আর আগুনের তৈরি, এটা কারো অজানা ছিল? সবাই জানতেন না? বলে এই দেড় ঘন্টা ধরে বসিয়ে রেখে ওয়াজ আরম্ভ হচ্ছে, এই মাটির তৈরি মানুষ আর আগুনের তৈরি জিন, আমরা জানি কি টাইটানিক জাহাজ দেখাবে আজ, এটা কি ওয়াজ হলো? সত্যি তো ওয়াজ হলো ভাই। ঘুঘু দেখেছেন? বুঝতে পারেননি? ডব ডব ঘুঘু দেখেছেন? ঘুঘু ঘুঘু পাখি, তার ফাঁদ দেখেছেন? ওটা অনেকে দেখেন, এটা তো ঘুঘু, এর ফাঁদ আছে, এটা হলো ঘুঘু। চলুন টক করে এগোনো যাক। আল্লাহ আমাদের মাটি দ্বারা সৃষ্টি করেছে, আমরা দেখতে সুন্দর না বিচ্ছিরি কেমন একটু বলুন তাড়াতাড়ি। অনেকে চুপ বলে, কি সুন্দর আর বলবো, কি সুন্দর বলবো, আয়নার সামনে দাঁড়ালে কিরাম হয়, কেন বলে পেয়ারের লাভলি ঘষে চামড়া তুলে ফেলার কাপ, কিন্তু তাও রং সাদা হয় না, মাল কালো কে কালোই রয়ে যায়। চলুন এই রাতের অন্ধকারে একটু আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি একটু বলে দিন, বলে দিন, আপনার কাছে জানতে চাই, আমরা সুন্দর না দেখতে বিচ্ছিরি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন কিনা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবের মধ্যে আমি আল্লাহ মানুষকে সব থেকে খারাপ মোটেই না। কিন্তু আমার অনেক কালো ভাই আছে, বলবে মেরা ভাই কোরআন বলেছে বিশ্বাস করি, কিন্তু আমি যে কালো, কালো বললে হবে ঠিক বলে কোদা যেটা বলেছে, কালো ভাই দুঃখ করে কোনো লাভ নাই, একটু বলুন তো আমার খান আল্লাহর খানা কাবার গ্লাপের রং কি, হজরতে বেলালের রং কি, কালো সম্মান কি আমার আল্লাহ দেননি নিশ্চয় দিয়েছেন? কালো সম্মান শুনলে আবার অবাক হয়ে যাবে, এটা বলুন তো আমার রসুলের মেরাজ হয়েছিল না হয়নি? হয়েছিল। মেরাজের রাত্রে আল্লাহর আরশে যে আমার রসুল কালো সম্মান দিয়ে এসেছিলেন, এদিকে একটু গুটো তো। মেরাজের রাত্রে রোল করবি আমার রসুল আল্লাহর আরশে যে কালো সম্মান দিলেন, একটু শুনলে বুঝতে পারবে। জিব্রাইল আমার রাসূলকে যখন নিয়ে গেলেন, সামনে একটা সিঁড়ি পেয়ে যান, একটাই পা দেন প্রথম আসমান, দ্বিতীয়তে পা দেন দুসরা আসমান, তৃতীয়ই পা দেন তেসরা আসমান, আমার রাসূল এইভাবে সাত নম্বর সিঁড়িতে পা দিয়ে আমার রাসূল আগিয়ে যায়, জিব্রাইল রুকে যায়, আমার রাসূল বলে এই জিব্রাইল তুমি এসো, এসে যাও, দেরি করো না, জিব্রাইল আ যা, হুজুর মে জান এই দেখতে কেউ ক্যা হুয়া, হুজুর আগে নূর হ্যায় এ জিব্রাইল তু ক্যা হ্যায়, হুজুর মে ভি নূর হুঁ, ফেরেশতা কিসের তৈরি? একটু আগে বললাম মানুষ কিসের তৈরি, আর জেন কিসের তৈরি, ফেরেশতা কিসের তৈরি, পানির কিরে, তা আইসক্রিম কিসের তৈরি, তা পানির বলছি আইসক্রিম পানির তৈরি আইসক্রিম ফের ফেরেশতা, সাংঘাতিক ছেলে চল। আমার মুসলমান নূরের তৈরি হলো ফেরেশতা, আমার রাসূল বলেন জিব্রাইল তুমিও এসো, বলে কেন হুজুর আমি যেতে পারবো না, হুজুর আগে নয়টি হয়, বলে কেন হুজুর আগে নূর আছে, আমার রাসূল বলে তুমিও তো নূরের তৈরি তুমিও নূর আসো, বলে হুজুর আগে এত নূর আছে যার মোকাবিলা একমাত্র নূরে মুহাম্মাদই করতে পারে, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এই সময় বলেছিলেন এই জিব্রাইল আমার জাদুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি কি বলেছিলে, ইব্রাহিম নবী যখন নমরুদের আগুনে ঝাঁপ দিতে যাই তার আগে তোমাই বলেছিল আমাকে একটু আল্লাহর কাছে নিয়ে চলো, তুমি বলেছিলে যে ইব্রাহিম আমি জিব্রাইল যত দূর যেতে পারি দুনিয়ার কোন নবীরা যেতে পারে না, ও জিব্রাইল শোনো শোনো আমি নবী মোহাম্মদ আজ মরে যাই নাই তোমার চ্যালেঞ্জের জবাবটা দিয়ে দিই, তুমি যত দূর যেতে পারো দুনিয়ার কোন নবীরা যেতে পারে না, এটা মোটেই ঠিক কথা নয়, আমি মোহাম্মদ এখন যেখানে যাচ্ছি তোমার মতো ফেরেশতাও যেতে পারে না, মানছো? জি হুজুর মানি, আমার রাসূল আগিয়ে যান, আমার আল্লাহ আহলান সাল্লান করে মুহাম্মদ ইকরাব তো করিবা, মানে রাসূল আগে বড়ে ইকরাব আর করিব, মানে রাসূল আর আগে বড়ে ইকরাব আর করিব, আমার রাসূল আর আগে আগিয়ে যায়, আমার আল্লাহ বলে হে প্যারে মুহাম্মদ তু দুনিয়া সে আ রে মেরে লিয়ে ক্যা লায়লা, تو میرے رسول کہنے لگے اے پروردگار عالم، یہ تو خدا ہو کر مجھ سے مانگ رہے، وہ بھی بھکاری سے بھیک، میں تو تیرے رحمت کا بھکاری ہوں، تو مجھ سے کیوں مانگ رہے، تیرے پاس کیا کمی ہے؟ تو میرے رب نے فرمایا محمد میں تجھے خوش دیکھنا چاہتا ہوں، تمہیں ایک تو خوشی دیکھتے جائے تو سن، کبھی کبھا محب بھی محبوب سے مانگ لیتے ہیں، بولوں سبحان اللہ، ارے بندو بندر کا جو چاہتے ہی پڑے تو دوش کتا ہے، ہمارے رسول بولے حضور اے پروردگار سوال اگر محبانہ ہو تو جواب بھی محبوبانہ ملے گا، یہ محبت کا پکار ہے، عشق کی آواز ہے، تو رسول بھی جواب دینے کا تیار ہے، میرے رب نے فرمائی اے محمد تو کیا جواب لائے ہے؟ اے پروردگار ہاں میں تیرے لیے کچھ لائے ہے، اور جو چیز لائے وہ تیرے خزانے میں ہے نہیں، تو خدا ہو کر بھی کسی کو دے نہیں سکتا، ارے باپ رے بشال چیلنج، ہاں ہاں আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি, আর এমন মাল এনেছি আপনি আল্লাহ হয়েও কাউকে দিতে পারেননি, আর দেওয়ার মতো মাল আপনার কাছে নাই। ভাই আল্লাহ কি পারে না গো, সব পারে, কিন্তু আমার রসুল তো সত্যি কথা বলেন, রসুল কি ভুল বললেন? এই সব বনাস করে তাহলে উনিও ঠিক ইনিও ঠিক কি হবে? আমার আল্লাহ বললেন اے محمد صلی اللہ علیہ وسلم ہمیں تمہاری خوشی دیکھتے چاہیے لام، اب تمہیں چیلنج نہیں لے، تمہیں چیلنج نہیں لے، ہمیں تو تمہاری خوشی دیکھتے چاہیے، ہمارا اللہ بولیں رب ہمیں رحمان ہمیں رحیم ہمیں عزیز ہمیں غفار ہمیں ستار العیوب ہمیں علیم بذات الصدور ہمیں علی کل شیء قدیر ہمیں، میں تو بڑی شان والے ہوں، میرے پاس کیا کمی ہے؟ ہمارا رسول بولے یا اللہ تو تھا پی تمہیں پارو نا، تمہارے کچھ مال نہ آئے، آشچرج اروا شفا قاضی ایاز رحمت اللہ علیہ کتاب کھلون محرابر کتھا جی ملیے نہیں کون کارو کیسے چوٹی بوئے پابین نا، اروا شفا کتابر مدد پابین، ہمارا رسول بولین کہ نا اللہ تمہیں تو تھا پی پارو نا، আমার আল্লাহ বলে মোহাম্মদ তুমি এভাবে চ্যালেঞ্জ ধরে কথা বলো না, কুনফায়া কুনের দ্বারা পৃথিবী সৃষ্টি করেছি আর আমি কুনফায়া কুনের দ্বারা শেষ করে দেব, আমি আল্লাহ একমাত্র মাথা তুলে থাকি, আমি কারোর কাছে মাথা ঝুঁকাই না, আমি কাউকে সেজদা দিই না, সারা দুনিয়া আমায় সেজদা করে সবাই আমার কাছে মাথা ঝুঁকায়, আমি হলাম খালিক, আমি মালিক, আমি পরওয়ারদিগার, আমি আল্লাহ সব কিচ্ছু পারি, হ্যাঁ হ্যাঁ সব কিচ্ছু পারি, কি পারি না? আমার রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আল্লাহ তুমি ঠিকই বলেছো, তুমি মাথা তুলে থাকো, তুমি কাউকে সেজদা দিতে পারো না, আল্লাহ তুমি ঠিক বলেছো, তুমি সব পারো কিন্তু তুমি সেজদাও করতে পারো, আল্লাহ তুমি সেজদা দিতে পারো, তুমি মাথা ঝুঁকাতে পারো, বলে না না আমি পারি না, এ কথাই তো আমি বলছি, আল্লাহ তুমি সব পারো কিন্তু তুমি খোদা, তুমি পরওয়ারদিগার, তুমি খালিক, তুমি মালিক, তুমি কাউকে সেজদা দিতে পারো না, আর দেওয়ার মতো সেজদা তোমার কাছে নাই, আমি মুহাম্মদ আমার একটা নয় দুটো নয় কোটি কোটি উম্মতের তরফ থেকে কোটি কোটি মাথার সেজদা তোমার বারগায়ে সারে নিয়াজ দিয়ে দিলাম, জেনে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পেরেছো, তুমি পেরেছো? আমার আল্লাহ বলেন না আমি পারিনি, আমি সেজদা দিতে পারিনি, বললাম তুমি পারো না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, যাও তুমি আমায় তুমি আমাকে সেজদা দিলে, আমি আল্লাহ তোমায় দরুদের নজরানা দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ নামাজের মধ্যে যেমন সেজদা আমার জন্য, ওই নামাজেই আত্তাইয়াতের পরে দরুদ হলো তোমার জন্য, নামাজের মধ্যে সেজদা আমার জন্য, দরুদ হলো তোমার জন্য, আত্তাইয়াত আমার জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী তোমার জন্য, সুবহান রাব্বিয়াল আলা আমার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা তোমার জন্য, আর শোনো লা ইলাহা ইল্লাল্লাহ আমার জন্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য, জোরে বলুন সুবহান আজ তকসিম করে লেতে, এসো না একটু ভাগাভাগি করে নি। এরপরেই আমার আল্লাহ বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও আমার আশটা একটু ঘুরে দেখে নাও, আমার আশটা একটু ঘুরে দেখে নাও, আমার রাসূল আল্লাহর আশ ঘুরে দেখেন, দেখতে দেখতে আমার রাসূল হঠাৎ করে দেখতে পান একটি জান্নাতের হুরকে দেখে ফেলেন। দেখার পরে আমার রাসূল জান্নাতের হুরটার দিকে এক লক্ষ্যে চেয়ে থাকেন, আর আমার রাসূল বলেন আই লাইক ইট, এটা আমি পছন্দ করলাম। জান্নাতের হুরটা একদম খুশিতে বাগ বাগ, ইয়া আল্লাহ তুই তো কিসমতের রাসূলই কো মিলা দিয়া, আমি এটাকে পছন্দ করলাম। হাত জান্নাতের হুর আনন্দে আত্মহারা। পরে আমার রাসূল বলছেন আমি এটা পছন্দ করলাম আমার আবু বাকারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। পেছনের ভাইরা বলছেন না কষ্ট হচ্ছে, সবাই মিলে বলুন নারে তাকবীর। কি বললেন যে এটা হলো আমার আবু বাকারের জন্য, আমার রাসূল আর একটা হুর দেখে বলেন ওটা আমার উমারের জন্য। ও কালো ভাই দুঃখ করবেন না। www.anibar.in